الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চূড়ান্ত বাস্তবতা আমাদের জীবনে দেখা দেয়, সে কারণেই এক জুমার বিরতির মধ্যে অনেক কিছু ঘটে গেল। গত জুমাতে নওদাবাড়ায় থাকা সত্ত্বেও আমি মসজিদে আসতে পারিনি, স্ট্রং ডায়রিয়ার কারণে। মসজিদেই আসতা আমার পক্ষে সম্ভব হয়নি। যদি সেদিন চলে যেতাম দুনিয়া থেকে, তাহলে একটি সুখবর থেকে আমি বঞ্চিত হয়ে দুনিয়াতে বিদায় হতাম, যে শুক্রবার পেরিয়ে গিয়ে বুধবারেই দীর্ঘ 8 বছর 8 মাস 28 দিনের অপেক্ষার পরে বিগত সরকারের চাপানো ভিত্তিহীন মিথ্যা 10টি মামলার পরিসমাপ্তি ঘটল গত পরশু দিন বিকাল 4:30 সময়। যদি গত শুক্রবারই বিদায় হয়ে যেতাম এটা কিন্তু আমি জানতে পারতাম না। আল্লাহ পাক দেখিয়ে দেন দুঃখ বেদনা আমারই হাতে, সুখ আনন্দ ওটাও আমার হাতে, বান্দা ইচ্ছে করলে সবকিছু হয় না। আজকে আবার আল্লাহ পাক এখানে কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। জীবনটা কি জন্য পাত করা হলো, কি জন্য এতগুলো মামলা নিলাম ঘাড়ে চাপিয়ে আমাদের আসলো, কেন মানুষের জীবনে এত কষ্ট হলো। আমার সাথে আরো প্রায় 40-এর অধিক সাথী কেন কারা জীবনের কঠিন ঘানি টানল, আর এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, কারো কারো আমাদের ব্যাপারে কুধারণা সৃষ্টি করে, যারা বিজয়ীর বেশে হাসছিল তারা কি পেল বা আমরা কি পেলাম, এই হিসাব নিকাশ কে করবে? অথচ মানুষের জীবন ঘাত প্রতিঘাতময়। আপনি নিজের জীবনটা যেদিকে গড়াবেন সেদিকে যান, কোথায় একটানা আনন্দ পাবেন না। যেখানেই আপনি যান, যে পথেই আপনি যান, শয়তানের পথে হাঁটলেও আপনাকে প্রতিবন্ধকতা পার হতে হবে, আল্লাহর পথে গেলেও আপনাকে প্রতিবন্ধকতা পার হতে হবে। পার্থক্য একখানে, ওই পথে গিয়ে মুসিবত ভোগ করলে দুনিয়াতেও কষ্ট আখেরাতেও জাহান্নাম, আর এই পথে বিপদ ভোগ করলে দুনিয়াতে মানসিক শান্তি আখেরাতে চিরস্থায়ী জান্নাত। ওহদের যুদ্ধে যখন সাময়িকভাবে মুসলিম বাহিনী বিপর্যয়গ্রস্ত হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথীদের নিয়ে ওহদ পাহাড়ের মাথায় নিরাপদ অবস্থানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আবু সুফিয়ান তার দলবল নিয়ে খোঁজ নিতে চাইল, আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আবু সুফিয়ান বলেন, এটা আমরা বলছি, নিহত হয়েছে কিনা যাচাই করা দরকার। কারণ মুসআব বিন উমাইরকে হত্যা করেছিলেন যিনি খ্যাতনামা সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, সে রটিয়ে দিয়েছিল আমি মোহাম্মদকে হত্যা করেছি, কারণ মোহাম্মদ ও মুসআবের চেহারা খানটে মিল ছিল। কিন্তু আবু সুফিয়ানের বিশ্বাস হচ্ছিল না যে মোহাম্মদকে তিনি কিন্তু অন্তর থেকে নবী বলে বিশ্বাস করতেন, কিন্তু মুখে স্বীকার করতেন না, কিন্তু উনি যে মরবে আমার বিশ্বাস হচ্ছে না, যতই ও রটিয়ে দিক না কেন। তাই উনি দলবল নিয়ে পাহাড়ের মাথায় গিয়েছিলেন খোঁজ নিতে, চিৎকার দিয়ে বলছে, এবারে তোমাদের মধ্যে কি ওমর আছে, তোমাদের মধ্যে কি আবু বকর আছে, তোমাদের মধ্যে কি মোহাম্মদ আছে, কোনো জবাব নেই, বারবার বলছে জোর চিৎকার দিয়ে দিয়ে। অবশেষে আল্লাহ নবী বললেন, এই তোমরা জবাব দাও না কেন, বলো তুমি যার সন্ধান করছো তিনি বেঁচে আছেন। তো ওমর বলে দিলেন, হ্যাঁ হে আল্লাহর শত্রু, মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাম বহাল তবিয়তে আমাদের মধ্যে বেঁচে আছেন। এবার বলছে, হে ওমর, তুমি তো কথাটা বললে, একটু আমার কাছে আসো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, যাও ওমর, ওর কাছে যাও, দেখি কি করে। ও কাছে গেলেন, গিয়ে কানে কানে বলছে, ওমর, এই ঘটনা যে রটিয়েছে আবদুল্লাহ ইবনে কামিয়া, সে আমার দলের একটা বড় নেতা হলেও তার চাইতে আমি তোমাকে বিশ্বস্ত মনে করি, তোমার সাক্ষ্যটাই আমি কবুল করলাম, আসলে কি মোহাম্মদ বেঁচে আছে? ওমর ফারুক বলেন, হ্যাঁ অবশ্যই তিনি বেঁচে আছেন, শুধু তিনি নন, আবু বকর বেঁচে আছেন, আমি ওমর বেঁচে আছি, আলী বেঁচে আছি, বড় বড় সিফা সালারা সবাই বেঁচে আছে, তোমার উদ্দেশ্য পূর্ণ হয়নি। তখন আবু সুফিয়ান যাওয়ার সময় বলছে, দেখো এটা হলো এই কুয়াতে বালতি ফেলার মতো, প্রথমে একদল বালতি ফেলে, পরে আর একদল বালতি ফেলে, বদরের যুদ্ধ তোমরা জিতেছিলে, ওহদের যুদ্ধে আমরা জিতলাম, এটাই স্বাভাবিক। বলে সে স্লোগান দিচ্ছে, ইয়া উজ্জা ইয়া হুবল, দেবতাদের নামে। আল্লাহ রসুল ওমরকে শিখিয়ে দিয়েছে, ওমর তুমি বলো, আল্লাহ আলা ও আজাল, ও হুবল বলছে তুমি আল্লাহ আলা ও আজাল বলো, আর বলে দাও, কাতলাকুম ফিন নার ও কাতলানা ফিল জান্নাহ, তোমাদের নিহতরা সব জাহান্নামে আর আমাদের নিহতরা সব জান্নাতে। ওমর ফারুক বলে দিলেন, এটা একটা বড় দলিল, আপনি যে পথে বেছে নেন না কেন, নিরুপদ্রব শান্তি কোথাও পাবেন না। যারা ইসলাম বিরোধী সেকুলার রাজনীতি করেন, তারা কি মোটেই আহত নিহত কিছুই হন না? তাদের জীবনে কি কোনোই কষ্ট নাই? এ তো কালকে তোমার সাথে এক ছেলে মূল্য যুবলীগের বড় নেতা, নিজের দল লোকরাই মেরে ফেলেছে, রাজনৈতিক কারণে বলছে অমুক দলে মেরেছে, আসলে মেরেছে নিজের দল লোকরাই, মরতেই আছে, কিন্তু ওরা তো দুনিয়া কিছু পায়নি, কিছু গাড়ি বাড়ি ছাড়া, আর আখেরা তো পাবে সিরফ জাহান্নাম। আর ইমানদাররা আল্লাহর পথে সংগ্রাম করে, দুনিয়াতে কষ্ট হলেও মানসিক শান্তি এবং তৃপ্তি তাদের যা থাকে এটা কারোরই থাকে না, বরং সে জীবন দেওয়ার জন্য হাসতে হাসতে এগিয়ে চলে যায়। বদরের যুদ্ধে যখন আল্লাহ রাসূল কমান্ড দিচ্ছেন, কুমু এলা জান্নাতিন আরযুস সামাওয়াত ওয়াল আরদ, এগিয়ে চলো তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। এটা হলো কমান্ডিং ভাষা, আর আমরা কি বলি, কুইক মার্চ, আগাও সামনে, কাকে মারতে হবে, প্রতিপক্ষকে মারতে হবে। আর আল্লাহ রাসূলের জবানে কিন্তু প্রতিপক্ষ শব্দটা আসছে না, তোমরা এগিয়ে চলো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। ইয়ামামা বিন হুমায়ের নাকে বেরিয়ে আসছেন জিহাদের ময়দানে, ক্ষুধার্ত মানুষ, পকেটে কিছু খেজুর আছে, বের করে খাচ্ছেন আর বলছেন বাহ বাহ। আল্লাহ রাসূল বলছেন, এই তুমি এ কথা কেন বলছো? আমাদের বাংলা যেমন ধ্যাত ধ্যাত বলি না আমরা, ওটাকে আরবিতে বাহ বাহ, তুমি এটা কেন বলছো? বলছে, হে আল্লাহ রসুল, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি, এই শুকনা খেজুর চিবাতে খেতে তো অনেক সময়ের প্রয়োজন, অত দেরি করার অবসর আমার নাই। সবগুলো ফেলে দিয়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেলেন। মুসলমান আল্লাহর পথে বিপদকে ডেকে নেয়, বিপদের জন্য তারা ভীত হয়ে পালিয়ে যায় না, কারণ তাদের কাছে দুনিয়ার চাইতে বড় একটা চাওয়া পাওয়া আছে, সেটা জান্নাত। অস্থায়ী জীবনের শান্তির চাইতে চিরস্থায়ী জীবনের শান্তি কি সবচেয়ে মূল্যবান নয়? আর বোকা লোকেরাই খালি অস্থায়ী শান্তির পিছনে ছোটে, বুদ্ধিমান বিচক্ষণ দূরদর্শী লোকেরা সবসময় চিরস্থায়ী শান্তির জন্যই দুনিয়াতে কাজ করে। আর তাদেরই সুসংবাদ জানিয়ে আল্লাহ পাক বলছেন, আদাত্তুল ইবাদি আস-সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা ওযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনা করেনি। সেই মহান পুরস্কারের আশায় ইমানদার বান্দারা দুনিয়াতে কাজ করে, তারা হাসি মুখে বিপদ আপদ বরণ করে, হাসি মুখে এমনকি ফাঁসি কাষ্ঠের ঝোলাটাকেও তারা কোনো কোনো অবস্থাতেই লজ্জার বিষয় মনে করে না। মনে পড়ে সেই বীর কেশরী সাইদ নুরসির কথা, যখন তার বিরোধী রাষ্ট্রশক্তি সংগঠনের 18 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে এবার তাকে নিয়ে আসছে, বিচারক বলছে, হে সাইদ, যে তুমি তোমার কোরআন হাদিসের আন্দোলন বন্ধ না করো। তাহলে জানলা খুলে দিয়ে দেখানো, রই দেখো ঝুলছে 18টি লাশ, ওদের সঙ্গে তোমাকে সামিল করা হবে একটু পরেই। সাইদ নুরসি জবাব দিচ্ছেন, হে বিচারক, আমাকে ফাঁসির ভয় দেখাচ্ছ? আল্লাহর রসুলের একটা হাদিসের স্বার্থে আমার মতো সাইদ হাজারবার ফাঁসিতে ঝুলতে রাজি আছে, রসুলের হাদিসকে কোন অবস্থাতে আমি অগ্রাহ্য করতে রাজি নই। কোরআন এবং হাদিসের এই দাওয়াত নিজেরা ময়দানে কাজ করে, তাদের কাছে বিপদ আপদ তুচ্ছ ব্যাপার, কোনো কিছুই নয়। কিন্তু বিরোধী পক্ষ এটা বোঝে না, তারা মনে করে খুব শাস্তি দিলাম, খুব খুশি হয়। বরং এরা যে আরো জান্নাতের দিকে এগিয়ে দিল, এটা কিন্তু তারা বোঝে না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফীহা যালিকাল ফাওজুল কাবীর। যারা মুমিন নর নারীকে ফিতনায় ফেলে, কষ্ট দেয় দুনিয়াতে, অতঃপর তওবা করে না, ফালাহম আজাব জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। আলহাম আজাবুল হারিক, দহন জ্বালায় তাদেরকে দগ্ধীভূত হতে হবে সেখানে। ঠিক পরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফীহা আবাদা, তাদের জন্য রয়েছে জান্নাত যা তলদের দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ, সেখানেই তারা থাকবে। আর এটা হচ্ছে যালিকা হুয়াল ফাওজুল কাবীর, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সফলতা। সূরা সাফে আসছে, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহান সফলতা। ওই সফলতাকে যারা বিশ্বাস করে, তারা এই দুনিয়ার এই ব্যর্থতাকে কিছুই মনে করে না, বরং এটা তাদের ওই সফলতা একটা সমান। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন তার রসুলকে হেদায়ত দিয়ে, ও দীনিল হাক্কে, সত্য দিন সহকারে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, সকল দিনের উপরে তাকে বিজয়ী করার জন্য, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা এটা অপছন্দ করে। মুশরিকরা কেন অপছন্দ করে? ভালো জিনিস সবাই যে পছন্দ করবে, তাহলে মুশরিকরা কেন পছন্দ করবে? এখানে গিয়ে একটা মৌলিক পার্থক্য রেখা ফুটে ওঠে ইসলামী দাওয়াতের সঙ্গে অন্যান্য দাওয়াতের। সবাই কিন্তু ভালো মনে করেই কাজ করেন, যারা জ্ঞানভিত্তিক শাসন মনে করেন, যারা অধিকাংশ রায় চূড়ান্ত বলে থাকেন, তারা কিন্তু ভালো চিন্তা করেই করেন। এটা বুঝতে পারেন না যে আল্লাহ পাকের প্রেরিত বিধানের সাথে মানুষের জ্ঞান থেকে বহির্ভূত কোনো বিধান কখনোই সমান হয় না। মানুষের জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম, মানুষ কখনোই ভবিষ্যতের খবর রাখে না। তো কিসে তার প্রকৃত মঙ্গল নিহিত আছে এটা আল্লাহ যা বলতে পারেন, মানুষ তা বলতে পারে না। আর সেই কারণেই আল্লাহর বিধানটাকে চূড়ান্ত বলে বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করলে সব কিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে গেলে আপনি ব্যর্থ হবেন। আর এখানে গিয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেখানে, যে মুশরিকরা কখনোই ইসলামী দাওয়াতকে পছন্দ করেন না। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। আপনি কিসের ভিত্তিতে কাজ করবেন? আপনি বড় জ্ঞানী মানুষ, জ্ঞানের ভিত্তিতে কাজ করবেন? আপনার পিছনে বিশাল দলবল আছে, দলীয় সাপোর্ট নিয়ে কাজ করবেন? এহঙ্গ তো আবু জাহেল আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, আমার দল বেশি, তুমি কাকে হুমকি দিচ্ছ? আল্লাহ পাল্টা হুমকি পাঠালেন, সানাতুজ্জাবানিয়া, তুমি তোমার দলকে ডাকো, আমি ডাকবো আমার জান্নাত ফেরেশতাদেরকে, দেখি তোমার কোন দল টিকে। সাবধান হয়ে যেতে হবে এখানে, যে নিজের জ্ঞান, নিজের দলের জ্ঞান, নিজের সংগঠনের সকলের সিদ্ধান্ত একদিকে থাকবে, আল্লাহর ওহির বিধান একদিকে থাকবে। ওহির বিধানের সামনে কোন মানুষের বিধান চলবে না। সে মানুষ যত বড় পণ্ডিত হোক, সে মানুষের পিছনে সারা দুনিয়া সাপোর্ট থাক, পুরো জাতিসংঘ তাকে সাপোর্ট দিলেও কোরআন এবং হাদিসের একটি শব্দের সঙ্গে তার কোনোদিন তুলনা হবে না। আর এই জন্য যখন মক্কা লোকেরা, তাদের অবস্থাটা আগে বলে দিই, হাফেজ ইবনে কাসির বলছেন, ইন্নাল আরব কানু আলা দীনিল্লাহ কদিমান, আরবের লোকেরা প্রাচীন যুগে আল্লাহ দিনের উপরে ছিল। সে দিনটা কি? আলা দীন ইব্রাহিম, ইব্রাহিমের ধর্মের উপরে তারা ছিল। তারপর তারা কি হল? ফাইবাদদুলুনা তাওহীদা শিরকান ওয়াল ইয়াকীনা শাক্কান ওয়া ইয়াতাবাদদাল কামা ইয়াতাবাদদাল আহলুল কিতাবাইন ফি কুতুবিহিম হারফান। আরবের লোকেরা দীন ইব্রাহিমের উপরে মতভাষ্যকুন ছিল, দৃঢ়ভাবে ধারণকারী ছিল, পরে তারা তৌহিদকে শিরকে পরিণত করে ফেলল, ইয়াকিনকে সন্দেহে পরিবর্তন করে ফেলল, বহু বেদাত তারা চালু করে ফেলল। ঠিক যেমন ইহুদি নাসারারা আল্লাহর দুই কিতাবের মালিক হওয়া সত্ত্বেও তারা সেই কিতাবে পরিবর্তন এনেছিল, তাহরিফ করেছিল, তাবিল করেছিল, শাব্দিক পরিবর্তন এনেছিল, অর্থ এবং মর্মের পরিবর্তন ঘটিয়েছিল। ফাআরসালাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক, অতঃপর আল্লাহ পাক তার রসুলকে পাঠালেন হেদায়ত দিয়ে এবং সত্য দিন দিয়ে। তিনি এসে কি করলেন? হুয়াল্লাযী আরসালা রাসূল হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি এসে নিজস্ব কোন জ্ঞান বিবেক দিয়ে কথা বলা শুরু করলেন না, তিনি এসে কোনো পাণ্ডিত্য দেখালেন না, তিনি এসে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং হিকমাহ অর্থাৎ সুন্না দিয়ে জনগণের কাছে দাওয়াত শুরু করে দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করতেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ, এবং কিতাব এবং হিকমাহ শিক্ষা দিতেন। চল্লিশ বছর যে মানুষটা আল আমিন ছিলেন, সবার কাছে গ্রহণীয়, পূজনীয়, শ্রদ্ধ, বিশ্বস্ত মানুষ ছিলেন, যেমনি তিনি আল্লাহর পথে তাদেরকে দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মজনুন, কাজ্জাব, সাহের, সাবি, এমনি করে পনেরো রকম অপবাদের শিকার হলেন। প্রথমেই হলেন তিনি মহামিথ্যাবাদী, পরে হলেন তিনি পাগল, এরপরে হলেন তিনি কবি, এরপরে তিনি হলেন সাবি অর্থাৎ বিধর্মী। এমনি করে করে গনে গনে আমরা দেখেছি আল্লাহ রাসূলের জীবনী লেখার সময় যে 15 রকম অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হলো। অপরাধ তার কি ছিল? তার বাপদাদারা বলেছিল, আমরা আমাদের বাপদাদাদের যে দিন ছিল, যে ধর্ম ছিল, সেটাই পালন করব। তুমি এসব নতুন নতুন কথা কি বলছো? আর আমার রসুল বললেন, কিছুটাই নতুন নয়, তোমাদের আসল যে দিন, ইব্রাহিমের দিন, সেইটাই আমি বলছি, নতুন তো কিছু আনি নাই। কিন্তু তা শোনা হবে না। তাদের দাদা আমর ইবনে লোহাই, আমির আল খোজাই, তিনি হবল মূর্তি কিনে এনেছিলেন সিরিয়া থেকে বহু পূর্বে। আর এক দাদা গিয়ে আর এক মূর্তি কিনে আনলো। এমনি করে করে এক এক দলের এক এক মূর্তি ছিল, তারা সেটা নিয়েই পাগল থাকত। আল্লাহ রসুলের যখন জন্ম হলো, এই মূর্তির সংখ্যা বাড়তে বাড়তে 360 চলে গেল। একদিনই 360 কিন্তু হয়নি, এবার মিলিয়ে নেন নিজের দেশের সাথে। আমরাও সবাই দাবি করি মুসলমান, এতে কোনো সন্দেহ নেই যে আমরা মুসলমান। মানে ইস্তাকবালা কিবলাতানা ওয়াকালা জাবিহাতানা ফাহুয়া মুসলিম। যে ব্যক্তি কলমে শাহাদাত পাঠ করে এবং কাবাকে কেবলা মানে, মুসলমানের জাবিহা খায়, সে মুসলমান। তা আমরা যারা আছি মাশাআল্লাহ, সবাই কাবাকে কাবা হিসেবে গ্রহণ করেছি, আমরা সবাই কলমে শাহাদাত পাঠ করেছি এবং আমরা সবাই পরস্পরের মুসলমানের জবাই করা গোশত খেয়ে থাকি। এই হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলিম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে প্রবেশ করলো। এই হাদিস অনুযায়ী নিঃসন্দেহে আমরা মুমিন এবং মুসলিম, জান্নাত পাওয়ার আশা করি। এটা যদি বলা হয় শুধুমাত্র, তাহলে আবু জেহল আবু লাহাব সবাই কিন্তু মুসলিম হয়ে যাবে। তারা কথায় কথায় আল্লাহে আল্লাহে, আল্লাহ নাম ছাড়া অন্য কারো কসম খাইত না। আমরা তো বজ্র শপথ গ্রহণ করি, মাটির শপথ গ্রহণ করি। আবু জেহল জীবনে কোন মাটির শপথ করেনি, কোনো বজ্রের শপথ করেনি, সে কিন্তু আল্লাহে আল্লাহে আল্লাহ শপথ করত। এরপরও আবু জেহল আবু জেহল বুঝতেই পারছেন কাফের ছিল, সে আশুরা সিয়াম পালন করত। হাদিসে বলা হচ্ছে কাফেররা সবাই আশুরা সিয়াম পালন করত, তারা প্রতি বছর হজ করতো, উমরা করতো, এটা আপনারা সবাই জানেন, সবই ঠিক আছে। এরপরও তারা কাফের হলে কেন? রসুলের ব্লাডের লোক তারা, ইব্রাহিমের বংশের লোক তারা, তারা নিজেদেরকে হোমস বলতো, আহলুল্লাহ বলতো, আহলু বাইতুল্লাহ বলতো, এরপরও আল্লাহর ভাষা তারা কাফের কেন হলো? এমনকি আবু জেহলের লাশ দিকে আল্লাহ রসুল বলছে, হাজা ফিরাউন হাজিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন হচ্ছে আবু জেহল শয়তানটা মূল্য। এখন 14 জন নেতা যারা আল্লাহ নবীকে হত্যা ষড়যন্ত্র করেছিল, 11 জনকেই আল্লাহ পাক কাবা ওই বদর যুদ্ধের দিন ধ্বংস করে দিলেন। একটা বাকি ছিল আবু লাহাবটা, বদর যুদ্ধের 7 দিন পরে আল্লাহ পাক তার এমন এক রোগ পাঠাই দিল, ওই রোগে পচে গলিয়ে ওখানে ঘরে মরেছে, সেলিফোন তার গায়ে হাত দেয়নি, শেষকে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে গত ফুটে পুঁতে দিয়েছে। তাহলে কি হলো? এরা তো সব আল্লাহকে বিশ্বাস করত, এরা নবী ইব্রাহিমকে বিশ্বাস করত, এরা হজ করত, তওয়াব করত, উমরা করত, সিয়াম পালন করত, সবই করত। আর তাদের সালাতের নিয়ম ছিল অন্যরকম, সবই করত, কিন্তু শিরক ছিল সেখানে। নিজেরা ইচ্ছা মতো ইব্রাহিমের দিনকে পরিবর্তন করে ফেলেছিল মূর্তি দিয়ে। কাবাঘর ভাঙেনি, কাবাঘর ঠিকই রাখছে। আর কাবাঘরের সম্মানটা এত বেশি করত, কোন পিতৃহন্তা গিয়ে যদি কাবাগিরি আশ্রয় নেয়, তার পর্যন্ত তারা প্রতিশোধ নিত না যে না আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে, ওখানে মারা হবে না। তাদের সমস্ত সোনা দানা কাবা ঘরে রাখতো, কোন চোর ওখানে চুরি করত না, এত সম্মান তারা করত। আমরা তো মসজিদ থেকে ঘোড়ে চুরি করি, জুতা চুরি করি, তো আমাদের সে ওরা ভালো ছিল না? ওরা বছরের 4 মাস মারামারি করতো না, আর আমরা তো রোজ মারামারি করি, তো আমাদের সে ওরা ভালো ছিল না? এত ভালো থাকার পরও তারা কাফের ছিল, কারণ একটাই, তারা আল্লাহর বিধানের সঙ্গে নিজেদের বিধান যুক্ত করেছিল। লাব্বাইক লা শারীক লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক লাক, এটাই হলো হজরত তালবিয়া। ওরা যোগ করলো কি? ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু আমা মালাক, লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক বলার পরে ইল্লা শারীকান হুয়া লাক, তামলিকুহু আমা মালাক, এই একটা কথা যোগ করাতেই হয়ে গেল সব কাফের। আমরা হাজির হয়েছি হে আল্লাহ, তোমার কোন শরীক নেই, তুমি হ্যাঁ ওই শরীক যে তোমার জন্য আমরা শরীক নির্ধারণ করেছি, তুমি যার মালিক সেও কিছুটার মালিক। ওসিলা, আমি এই মূর্তির ওসিলা আল্লাহর নৈকট্য কামনা করছি, তাহলে মূর্তি নিশ্চয় কিছুটার মালিক। আমি এই কবরের ওসিলা আল্লাহর নৈকট্য হাসিল করছি, সালাত আদায় করলাম আল্লাহর জন্য আর কবরে সেজদা করলাম ওনাকে খুশি করার জন্য। তাহলে ওই মূর্তি খুশি করা আর এই কবরবাসী খুশি করা পার্থক্য আছে কিছু? তারা যে শরীক করেছিল আমরা শরীক করে দিলাম। ক্ষমতা আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি, রাষ্ট্রপ্রধান হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, কোরআন পড়ে জাতীয় সংসদ অধিবেশন শুরু করলাম, এবার ওখানে আইন তৈরি করলাম আল্লাহ বিরোধী আইন। সুদ চলবে পরিস্থিতির কারণে, না চললে আমরা খাবো কি? বড় লোকের ব্যবসা চলবে কেমন করে? অতএব সুদ হালাল। ওদিকে আল্লাহ নাম দিয়ে শুরু হয়ে গেল সংসদ, আর ওখানে আল্লাহর বিধানের বাইরে বিধান তৈরি করা হলো, এটা কি শরীক হচ্ছে না? মিলিয়ে নেন, সব জায়গাতে আপনি পাবেন এটা। শুধু আমাদের নবীর জীবন না, মুসলমানের জীবন শুধু না, সব নবীর জীবনে এটা ঘটে গেছে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুল আমাদেরকে একটা হাদিস শুনিয়েছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন নাবিয়্যিন বাআসাল্লাহু ফি উম্মতিহি ক্বাবলি ইল্লা কানা লাহু উম্মাতুন হাওয়ারিয়ুন ইন্না কানা ফি উম্মতি হাওয়ারিয়ুন। আমার পূর্বে যত নবী এসেছেন প্রত্যেক নবীর কিছু হাওয়ারি ছিল, অর্থাৎ খালেস অনুসারী ছিল। আসহাবু ইয়াখুযুনা বিহুকমিহি ও ইয়াফালুনা বিআমরিহি। আরেক দল লোক ছিল, তারা তার সুন্নত অনুসরণ করত এবং তার নির্দেশ পালন করত। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফালুন ও ইয়াফালুনা মা লা ইউমারুন। অতঃপর তাদের পরবর্তী উত্তরসূরি যারা এসে গেল তারা এমন এমন কথা বলা শুরু করলো যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, এমন এমন কাজ করা শুরু করলো যা তাদেরকে করতে বলা হয়নি, অর্থাৎ উল্টা। ফামান জাহাদাহুম ফি লিসানিহি ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুওয়া মুমিনুন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুওয়া মুমিনুন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুওয়া মুমিনুন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন রাওয়াহু মুসলিম। পরবর্তী বংশধররা এসে পুরো দিনটা পাল্টে ফেলে দিল, তারা তাদের স্বার্থের অনুকূলে যেটা হয় সেটা মানে, যেটা অনুকূলে হয় না সেটা বাদ দেয়, আর তারা তাদের এমন বিষয় তারা করে যেগুলো তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। এই সময় কি করতে হবে? বাঁচতে গেলে আপনাকে অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, কাজ করতে হবে, সার্বিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সমাজকে পরিবর্তন করার জন্য। যদি না করেন আপনি যেমন আল্লাহর কাছে ধরা পড়বেন, তেমনি অন্য অন্য ভাইরাও হক জিনিস জানা থেকে বঞ্চিত হবে। আমাদের দায়িত্ব মানুষের কাছে আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাহ সঠিকভাবে তুলে ধরা। হেদায়তের মালিক আল্লাহ, আল্লাহ রসুল তার চাচা আবু তালেবের কাছে হেদায়তের বাণী যথেষ্ট শুনিয়েছিলেন, তিনি ভাতিজার মহব্বতে তাকে সহযোগিতা সাধ্যমতো করেছিলেন, কিন্তু অবশেষে আল্লাহর মহব্বতের চাইতে বংশের মহব্বত তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। তাই মৃত্যুর সময় ভাইদের দাবি একদিকে, ভাতিজার দাবি একদিকে, ভাইরা বসে আছে মাথার কাছে, বলছে হে আবু তালেব, মৃত্যুর সময় বংশের মুখে কালি দিও না, তুমি তোমার বাপদাদা ধর্মের উপরে টিকে থেকে মৃত্যুবরণ করো। আর চাচা এই ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে বলছে ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওশাফিউ লাক, হে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আপনার জন্য শাফাত করব, আশফাউ লাক। চাচা একবার তাকায় ভাতিজার দিকে, একবার তাকায় ভাইদের দিকে, অবশেষে বলছে আলা দিন আব্দুল মুত্তালেব, আমি মৃত্যুবরণ করলাম আমার বাপ আব্দুল মুত্তালেবের দিনের উপরে, ব্যাস বিদায় হয়ে গেলেন। একদিন আব্বাস বিন আব্দুল মুত্তালেব অর্থাৎ আল্লাহ রবিন আর এক চাচা, তিনি বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচা তোমার জন্য এত কিছু করলেন, তো তোমার জন্য কি কিছু করণীয় নাই যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করার? তো আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, আমি দেখলাম যে তিনি জাহান্নামের একেবারে মধ্যস্থলে আছেন, একেবারে মধ্যস্থলে কঠিন আজাবের মধ্যে আছেন, কিন্তু আল্লাহ পাক সিরফ আমারই কারণে তাকে জাহান্নামের নিম্নস্থল থেকে উঠিয়ে উপরের দিকে নিয়ে আসলেন এবং শুধু হাঁটু পায়ের গোড়ালি পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে ডুবালেন। এতটুকুই হয়েছে, তাতে কি হয়েছে যে অতটুকু উত্তাপেই তার মাথার ঘিলু টকবক করে ফুটছে। এবং এটাও বললেন কেয়ামতের দিন সবচেয়ে হালকা আজা হয়ে ওই মানুষদের যাদের পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবানো হবে, নিঃসন্দেহে সেই ব্যক্তি হচ্ছেন আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের প্রিয় চাচা। তাতে বোঝা গেল দিনের দাওয়াত আপনি দিবেন কবুল করা না করার মালিক আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না লিয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত করতে পারবেন না, বরং আল্লাহই হেদায়ত করেন যাকে তিনি পছন্দ করেন। এখন যদি মনে করেন যে বিপদের ভয়ে কথা বলবো না, তাহলে কি আপনি জান্নাত পাওয়ার আশা করতে পারেন? পারেন না। নবী রাসূলদের জিন্দেগী এটা ছিল না, তারা বিপদ দেখে পালিয়ে যান নাই, তারা মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতিত হয়েছেন। আমাদের নবীর জীবন তার বাস্তব নিদর্শন, আমরা তাঁরই অনুসারী, অর্থাৎ আমাদেরও দায়িত্ব ওইটাই, তিনি যে পথে চলেছেন সেই পথে আমাদের চলতে হবে, এর বাইরে চললে আমি পরকাল হারাব, চিরস্থায়ী শান্তি থেকে বঞ্চিত হব, দুনিয়াতে সাময়িক কষ্ট পাব, কিন্তু আখেরাতে স্থায়ী শান্তির অপেক্ষা আমরা সেটাকে হাসি মুখে বরণ করে নেব। এই চিন্তা চেতনা যদি মানুষের মধ্যে এসে যায়, তাহলে দেশে নিজের জীবনে নিজের সামাজিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা এসে যাবে। একদিন আল্লাহ নবী বলছেন দেখো লাইতুমন্না হাযাল আমরা হাত্তা তাসিরুর রাকব মিন সানআ ইলা হাদরা মাউত ওয়ালা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। হে আদি ইবনে হাতেম, তুমি তো খ্রিস্টানদের বিরাট নেতা, তুমি কি হীরা চেনো? তাহলে হ্যাঁ চিনি। কোথায় বলো তো? ইরাকের বিখ্যাত নগরী। শোনো, এই ইসলামী খেলাফত একদিন এমন পর্যায়ে আল্লাহ পূর্ণতা দান করবেন যে একজন মানুষ ইয়েমেনের রাজধানী সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে, কোনো ডাকাত তার রাস্তায় পড়বে না, কোনো সশস্ত্র মানুষ তাকে হত্যা করবে না, তা কোনো রকম ডিস্টার্ব করবে না। অন্য হাদিসে আসছে হাত্তা তাসিরু যাইনা মিনাল ইরাক ইলা বাইতুল্লাহ, একজন গৃহবধূ একাকী সওয়ার হয়ে ইরাক থেকে বাইতুল্লাহ শরীফে চলে যাবে এবং তওয়াফ করে ফিরে আসবে ইরাক পর্যন্ত, রাস্তায় তাকে কেউ ডিস্টার্ব করবে না, এমন একটা দিন আসবে সামনে, সেদিন যদি তোমরা বাস্তবতা দেখতে পাবে। এটা যদি প্রমাণিত হয় ইসলামী বিধান শুধুমাত্র ব্যক্তির জীবনে জান্নাত আনে না, পুরো সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি, ইসলামী বিধান সার্বিক জীবনে শান্তি বিধান করে থাকে। ইসলামের অর্থনৈতিক বিধান সমাজ থেকে দারিদ্র বিমোচন করে, ইসলামের রাজনৈতিক বিধান সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ে আসে, ইসলামের সাংস্কৃতিক বিধান নারী জীবনের এবং পুরুষের জীবনেরও গ্যারান্টি। দুর্ভাগ্য মুসলিম দাবিদার হওয়া সত্ত্বেও ইসলামের বিধানকেই আমাদের সবচেয়ে শত্রু বলে মনে হয়, আর এ কারণে যখনই আমরা কিছু কোরআন এবং সুন্না দিয়ে দাওয়াত শুরু করে দিয়েছি, যখন আমরা জনগণকে দাওয়াত দিয়েছি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, এই দাওয়াত মানুষের কাছে ভালো লাগেনি। যারা সাধারণ মানুষ তাদের কাছে দাওয়াত গ্রহণীয় হয়েছে, কিন্তু যারা কিছু করার ক্ষমতা রাখেন তাদের কাছে দাওয়াত গ্রহণীয় হয় নাই। কারণ তারা জানেন এ দাওয়াত একবার যদি বাংলার মানুষ কবুল করে নেয় তাহলে আমাদের দাওয়াত বাতিল হয়ে যাবে। সমাজে এখন দুই দল মানুষ কাজ করছেন ময়দানে, একদল পুরা অ্যান্টি ইসলামিক, ইসলামের পুরা দুশ্মন, এদের কোনো রাগ ঢাক নেই, প্রকাশ্যে দুশ্মন, যদিও তাদের নামটাও মুসলমান। আরেক দল আছেন মাশাআল্লাহ ইসলামের পক্ষেই কথা বলেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, উমরা তো ঘন ঘনই করেন, কিন্তু ইসলামের ব্যাখ্যা তারা বোঝেন এইটাই, সালাত সিয়াম হজ জাকাতের মধ্যে ইসলাম শেষ, আর বাদ বাকি সব কাজ আমি যা খুশি তাই করব। ইসলামের সঙ্গে তারা পরিষ্কার শিরিক করেন, শিরিক এবং তৌহিদের মিশ্রণ কক্ষশীন কালেও চলতে পারে না। সে কারণে আসুন পবিত্র কোরআন ও সৈয়দ আলকে জীবন গড়ি, এ কথাটা তারা যেমন পছন্দ করেন নাই, ঠিক সকল ইসলামপন্থীরাও পছন্দ করেন নাই। কারণ তাদের কাছে ইসলাম বলতে বুঝায় তাদের নিজেদের ধর্মীয় নেতাদের রচিত ইসলাম, যা অনেক ক্ষেত্রে সহিহ হাদিসের প্রকাশ্য বিরোধী, এমনকি কোরআনেরও বিরোধী। সে কারণে তাদের কাছেও এ দাওয়াত পছন্দ হয়নি। সেদিন যেমন আল্লাহ রসুলের ওহির বিধান তার চাচাদের কাছে পছন্দ হয়নি, আজকেও তেমনি কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতের এই আহ্বান মুসলিম নামধারীদের কাছেও পছন্দ হয়নি। কারণ এটা যদি গ্রহণ করা হয় তাদের একেবারে আলটিমেট চেঞ্জ চলে আসবে, এমনকি বছরের দুই দিন একত্রে ঈদের সালাত আদায় করব সেটাও তারা করতে দিচ্ছেন না, বাপদাদার দোহাই দিয়ে, মজহাবের দোহাই দিয়ে। মাত্র দুটো দিন মুসলমান একসঙ্গে সালাত আদায় করবে, সেখানে আমাদের দাওয়াত হলো আসুন সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করি, না সহিহ হাদিস এখানে মানা চলবে না, চললে তো সব এক হয়ে গেলাম, তাহলে আমার মাতব্বরি থাকবে কোথায়? ধর্ম নেতারা ধর্মের নামে ধার্মিকদেরকে বিভক্ত করেছে, রাজনৈতিক নেতারা রাজনীতির নামে জনগণকে হত্যা করে, পুড়িয়ে মারে, ধ্বংস করে, এরপরও বলে আমরা জনগণের খাদেম, পুরোটাই ধোঁকাবাজি প্রতারণা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সব কিছু ধোঁকাবাজির বিরুদ্ধে একটা মূর্তিমান চ্যালেঞ্জ, আর সে কারণেই তারা এই আন্দোলনের দায়ীদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন একেবারে পুরোপুরি বহতান অপবাদ লাগিয়ে আমাদের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে, আগামীতেও আবারও চালাবে, এটা ভাববে না যে এটি শেষ। তবে কি ফাইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা, কষ্টের পরে শান্তি আসে, আবার কষ্টের পরে শান্তি আসে, তাই কষ্ট হয়েছে আপাতত কয়েকদিন শান্তিতে আছি, মনের ভিতর থেকে যে টেনশন যাকে আপনারা বলেন ইংরেজি, এটি বলি সহজ বুঝেন, যে দুশ্চিন্তার জগদ্দল পাথর ছিল এতদিন সেটা নেমে গেল মাত্র দুদিন আগে, আপাতত নিঃসন্দেহে আমি শুধু নই আমার সাথীরাও এবং আমার ভক্ত ভাই বোনরাও অত্যন্ত খুশি, কিন্তু এটাই শেষ নয়। যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, যতদিন শেষ নিঃশ্বাস পরিত্যাগ না করব, ততদিন এই বিপদ আরো আসবে, এই বিশ্বাস রেখেই আমরা দাওয়াতের কাজ করে যাব। কোনো অবস্থাতেই কিতাব ও সুন্নাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই অমর দাওয়াত থেকে এক ইঞ্চি পিছু হওয়া চলবে না, এটাই কিন্তু আমাদের শপথ হওয়া উচিত, নইলে আল্লাহ পাকের কাছে আমরা পরীক্ষায় ব্যর্থ হয়ে যাব। হুয়াল্লাযী আরসালা, আল্লাহ বলছেন আমি দুনিয়াতে মানুষ পাঠিয়েছি, হায়াত মউত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কে সর্বাধিক সুন্দর আমল করে। আমাদের শপথ হবে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সর্বাধিক সুন্দর আমল করেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এর বেশি আমাদের কিছুই চাওয়া পাওয়ার নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ়ভাবে টিকে থাকা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।